وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আল্লাহর ঘরে বসে দুটো আল্লাহর কথা আলোচনা করার সুযোগ আপনারা দিয়েছেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আর আপনাদের ওসিলাতেই সারা বিশ্বের যারা দেখতে চায়, যারা শুনতে চায়, যারা দিন চায়, তারা এখান থেকেই দেখবে এবং শুনবে, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যা বলি, আমরা যা শুনি, তা যেন আমল করি। আল্লাহ তাআলা আমাদের দেহ সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন আকৃতি দিয়ে তিনি আমাদের দেহ সৃষ্টি করেছেন। দেহের মধ্যে এমন একটা অঙ্গ সৃষ্টি করেছেন যে অঙ্গ ছোট্ট, কিন্তু তার দ্বারাতে আমরা এক অপরকে বুঝিয়ে থাকি, ভাষা, কথা ইত্যাদি বুঝিয়ে থাকি। সেটা হলো কি, জিহ্বা বা জিভ। এই যে জিভ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিভ কথা বলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ভালো কথা বলার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। হৃদয় সৃষ্টি করেছেন ভালো জিনিস বোঝার জন্য, চোখ সৃষ্টি করেছেন ভালো জিনিস দেখার জন্য, কান সৃষ্টি করেছেন ভালো জিনিস শোনার জন্য, খারাপ জিনিস, নোংরা জিনিস দেখার জন্য, বলার জন্য, শোনার জন্য এসব কিছু সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা বলার জন্য একটা জিভ দিয়েছেন, আর শোনার জন্য কটা কান দিয়েছেন, দুটো কান। এই জন্য আমাদেরকে বলতে কম হবে, শুনতে বেশি হবে। সুতরাং বলার ব্যাপারে, বলার যে বলাতে আমাদের পাপ হয়, বলার মধ্যে যে কত রকম পাপ হয়, বলতে কথা বলতে গিয়ে আমরা কত রকম ভুল করি, আচরণ করি, সেই সম্পর্কে আপনাদের কাছে রাখবো, বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। তাতে আপনাদের লাভ হবে, আমাদের লাভ হবে, এবং সারা বিশ্বের যেসব মুসলমান ভাইরা আমাদেরকে দেখছেন বা দেখবেন, তাদেরও লাভ হবে ইনশাআল্লাহ, এবং বহুদিন ধরে এটা সদকায়ে জারিয়া থেকে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে। মুমিন কে? মুমিন কারা? যারা নামাজে বিনয়ী, যারা যাকাত আদায় করে ইত্যাদি ইত্যাদি। আর মুমিনের একটা গুণ হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অশ্লীলতা থেকে দূরে থাকে, অশ্লীল কথা থেকে দূরে থাকে, অশ্লীল দেখা থেকে দূরে থাকে, অশ্লীল শোনা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, এই যে সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ তাআলা রহমানের বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, সেই গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে রহমানের বান্দা হচ্ছে এরা এরা এরা, এদের গুণ কি? তার মধ্যে একটা গুণ হল, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা কোন অসার কথাবার্তা সম্মুখীন হয় না, অসারতার সাক্ষী হয় না, সেখানে অসারতা হলে পরে সেখানে দেখে না। ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন কোন অশ্লীলতা কিংবা অসারতা, অসার কথা, অশ্লীল কথা কিংবা অশ্লীল দৃশ্য সামনের দিকে যায়, তখন ঠিক ভদ্র মানুষের মতো পার হয়ে যায়। তার মানে সেখানে না বসে থাকে, আর না সেখানে তাকিয়ে দেখে, আর না সেই জিনিস শোনে। যেমন আপনি পাশ দিয়ে যাচ্ছেন, এক জায়গায় গান বাজনা হচ্ছে, আপনার উচিত হলো আপনি পাশ দিয়ে পেরিয়ে যাবেন, করার কিছু নেই, বন্ধ করতে পারবেন না, আপনি পাশ দিয়ে পেরিয়ে যান ভদ্র লোকের মতো। একটা খারাপ জিনিস চলছে, খারাপ ফিল্ম চলছে, আপনি পাশ দিয়ে পেরিয়ে যান ভদ্র লোকের মতো। আপনি বন্ধ করতে পারলে আপনি করবেন, কিন্তু বন্ধ করতে যখন পারেন না, তখন মনে মনে ঘৃণা করে পাশ দিয়ে ভদ্র লোকের মতো পার হয়ে যাবে। অশ্লীলতা ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা ইবাদুর রহমানের গুণ বর্ণনা করেছেন, ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু মাররু কিরামা। তারপর মুমিনের আরো একটা গুণ বর্ণনা করে আল্লাহ বলছেন, ওয়াইজা সামিউল লাগওয়া আরাদু আনহু, যখন অশ্লীল কিংবা অসার কোন কথা শোনে, আরাদু আনহু, সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, যে বসে শুনতে থাকে, দেখতে থাকে তা নয়, মুখ ফিরিয়ে নেয়। وقالوا لنا اعمالنا ولكم اعمالكم, আমাদের আমল আলাদা, তোমাদের আমল আলাদা। তোমাদের আমল হলো অশ্লীলতা, অসারতা, কিন্তু আমাদের আমল না। আমাদের আমল যেহেতু কোথা থেকে কন্ট্রোল করা থাকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে কন্ট্রোল করা আমল, সুশৃঙ্খলিত আমল, বিশৃঙ্খল আমল নয়। তোমাদের আমল আলাদা, আমাদের আমল আলাদা। সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলদের সঙ্গে তর্কে জড়াতে চাই না, যুক্ত হতে চাই না। ওখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, বা সালাম, সালাম মানে কি? তোমার আল্লাহ বিদায়, তোমার সঙ্গে আমাদের কোন কথাবার্তা নেই, তর্ক না, তোমার সঙ্গে তর্কে জড়াতে চাই, তোমাদের সঙ্গে না যুক্তি তর্ক দেখিয়ে তোমার মানে কিছু করতে চাই, পাচ্ছি না, তোমরা বুঝবে না, ঠিক আছে। তখন মা সালামা, ইয়া আল্লাহ, কালু সালামা, সালাম দিয়ে পালিয়ে যায়। এ নয় যে তাদের সঙ্গে বসে যায়, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখে, তা নয়। আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা যে কথা বলে সেই কথা নোট করার জন্য ফেরেশতা তাই আছে না? ফেরেশতা আছেন কোথায়? ডান কান্দে, বাম কান্দে, আপনি যা বলছেন সমস্ত কথা নোট করার জন্য ফেরেশতা মজুদ আছেন। বালা ও রসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার রসুল, আমার ফেরেশতা তাদের কাছে থেকে সব কিছু নোট করে, আর যেগুলো নোট করে সেগুলো কিয়ামতের দিনে কিতাব আকারে দেখতে পাবে, কিতাব নিজে পড়বে, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, দেখতে পাবে, নিজে পড়ো, তুমি তোমার কিতাব তুমি নিজে পড়ো, কোথায় কি করেছো পড়ো। আল্লাহ তাআলা সিস্টেমে ফেরেশতা লিখছেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, মা ইয়ালফিজু মিন কওল, এমন কোন কথা নেই যে কথাই বান্দা বলে সেই কথা কি হয়, নোট হয়ে যায়। যেমন আমি যে কথাগুলো বলছি ক্যামেরাতে সেই কথাগুলো উঠবে না? উঠবে না। কোন কথা কি, কোন কথা গোপন করতে পারবো? এমন কি যেগুলো মানে এ কথা বের হচ্ছে যেগুলোকে মুহমাল বলে, অনর্থক কথা, কথা বলতে গিয়ে জিভে জড়তার সাথে যে আ উটা বের হচ্ছে, এই কথাও ধরা যাচ্ছে ক্যামেরাতে, তাই না? কোনো ফাঁকি দেওয়ার ব্যাপার নেই, উপায় নেই ফাঁকি দেওয়ার। আল্লাহ তাআলা ফেরেশতারা ঠিক আপনি যে কথা বলছেন খারাপ কথা অথবা ভালো কথা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো করলেও দেখতে পাবে ভিডিও, হচ্ছে ভিডিও, আর খারাপ করলেও দেখতে পাবে ভিডিও, তখন খোলা হবে, দেখা হবে, তখন ভিডিওর সামনে তুমি কি করেছো সব নজরে আসবে, কোথায় পাপ করেছো, কোথায় ভালো কাজ করেছো, কোথায় পুণ্যের কাজ করেছো, সব দেখা যাবে। আল্লাহ তাআলা বলছেন, তাহলে বোঝা গেল কি, আমাদেরকে কথা মুখ সামলে বলতে হবে, জিভ কন্ট্রোল করে কথা বলতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলো না, যে বিষয়ে জ্ঞান নেই, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিও না। তুমি তো ব্যবসা করো আদার, তো জাহাজের খোঁজ নিয়ে কি হবে, জাহাজে চাপবে নাকি না জাহাজে তুমি আদা পাঠাবে? সুতরাং তুমি যেমন ঠিক সেই রকম কথাবার্তা বলো, মাথা দুনিয়া তো মাথাটা তোমার ছোট, আর দুনিয়া কমলা লেবুর মতো দুনিয়া বলে মাথাটাকে মাথার উপরে দুনিয়াকে চাপিয়ে নেবেন তা ঠিক না, আপনি যেমন ঠিক সেরকম কথা বলবেন, যা জানেন না সে বিষয়ে আপনি মুখ খুলবেন না, জানেন না মুখ খুলতে বললেন, মুখ খুলে কথা বলতে লাগলেন, আপনি সে বিষয়ে না জেনে বলতে লাগলেন, ভুল ভাল বলতে লাগলেন, প্রেস্টিজ বাঁচাবার জন্য বলতে লাগলেন, এখন আপনি প্রশ্ন করেছেন উত্তর না দিলে হ্যাঁ কি হবে, আমার প্রেস্টিজ থাকবে না, অতএব আমি বলতে লাগলাম না, তা না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছে পড়ো না, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই যে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা কান দিয়েছেন, আল্লাহ তাআলা হৃদয় দিয়েছেন, প্রত্যেকটার বিষয়ে মানুষকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন আমি বহু জিন ও ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি কিন্তু হৃদয় দিয়ে বোঝে না, বোঝে না মানে কি, ভালো জিনিস বোঝে না, বুঝতে পারে না ঠিক বোঝে কোনটা 10 টাকা কোনটা 1 টাকা, ভালো বোঝে কোনটা মেড ইন জাপান মেড ইন চাইনা, ভালো বোঝে, হ্যাঁ খাবারের সময় কোনটা ভালো খাবার মন্দ খাবার খুব ভালো বোঝে, সব বোঝে, এমনকি রাজনীতির ব্যাপারেও ভালো বোঝে, কিন্তু দিনের ব্যাপারে না সেটা বোঝে না, আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে বোঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি হৃদয় দিয়ে বোঝে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না, চোখ কি দেখে না, চোখ সব দেখে, সুন্দর সুন্দর দৃশ্য দেখে, অশ্লীল নোংরা ছবি দেখে, আরো অনেক কিছু দেখে, দেখার সবকিছুই দেখে, কিন্তু যেটা দেখার দরকার সেটা দেখে না, কোরআনের আয়াত দেখতে ইচ্ছা হয় না, আল্লাহ তাআলা ভালো জিনিস দেখতে ইচ্ছা হয় না, খারাপ জিনিস দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শুনে না, শুনে না আবার বহু কিছু শোনে, গান বাজনা শোনে, বহু কথাবার্তা শোনে, কৌতুক শোনে, আরো বহু কিছু শোনে, কিন্তু যেটা শোনার দরকার আল্লাহর কোরআন শোনে না, আল্লাহর কালাম শোনে না, আল্লাহর বাণী শোনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মত। এই মানুষ যে মানুষের হৃদয় থাকতে বোঝে না, চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, চতুষ্পদ জন্তুর মতো, বল্লহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও বেশি ভ্রষ্ট। উলাইকা হুমুল গাফেলুন, তারা হচ্ছে গাফেল, উদাসীন, বোঝে না কিছু, কোনো হাঁচা কিচ্ছু নেই, দুনিয়ার ব্যাপারে সবকিছু আছে, দুনিয়ার ব্যাপারে হিসাব ঠিক আছে, একটা পায় একটা পয়সা পর্যন্ত হিসাবে তার ছুটে যায় না, কিন্তু দিনের ব্যাপারে, দিনের ব্যাপারে আল্লাহ করিম, বাহ, দিনের ব্যাপারে কেন আল্লাহ করিম হবে? আল্লাহ তাআলা বলেননি দিন শিক্ষা করো, দিন শিক্ষা করা ফরজ করা হয়েছে, তাতে তুমি নেই, এটার ব্যাপারে কেন তুমি পিছপা? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আর জেনে রাখবেন সেই দিনের প্রশ্নের জবাব দেওয়া হবে বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে জীব দিয়েছেন, এই জীব দিয়ে যা বলি তার হিসাব হবে কিয়ামতের দিনে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার বুকে তারা যা করেছিল, যে আমল করেছিল, এই সব কাল কিয়ামতের দিনে সাক্ষী দেবে। মানুষ নিজে যদি অস্বীকার করে তো তার মানে তার বিরুদ্ধে সাক্ষী দেবে কে? তার জীব সাক্ষী দেবে, এই জীব সাক্ষী দেবে যে আমার দ্বারা তো এই কথা বলেছিল। তারপর হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, যা করেছিল আল্লাহর কাছে প্রকাশ করে দেবে। আর জেনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই জবান দিয়ে যারা পরের সমালোচনা করে, এই জীব দিয়ে যারা লোকের নিন্দা করে, আকারে ইঙ্গিতে লোকের নিন্দা করে, মুখ দিয়ে লোকের নিন্দা করে, তাদের জন্য কি হবে? তাদের জন্য আছে ওয়াইল, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা ওয়াদি, সেই ওয়াদিতে তাদেরকে বাস করতে দেওয়া হবে। সুতরাং জীবের ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন, জীব দিয়ে আমরা যে কথা বলি সেই কথাবার্তার ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এবং এর দ্বারা যে ক্ষতি হয় সেই ক্ষতি পূরণ কাল কিয়ামতের দিনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি বিশ্বাস রাখে যে আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়াতে হবে, কিয়ামত হবে, হিসাব হবে, তার উচিত ভালো কথা বলা, নচেত চুপ থাকা। বরবর বরবর বরবর করে বকতে আছো, আলফাল বকতে আছো, বাজে কথা বলতে আছো, অশ্লীল কথা বলতে আছো, খবরদার না, ভালো কথা বলো, ভালো কথা যদি বলতে না পারো চুপ থাকো, চুপ থাকাতে অনেক ভালো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান কে? যে মুসলমানের হাত থেকে, যে মুসলমানের জিব থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পায়, নিরাপদে থাকে, সেই হল খাঁটি মুসলমান। মুসলমান হয়েছে আমার জিব দ্বারা আমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি, আমার হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছি, আমি কিন্তু প্রকৃত মুসলমান নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর প্রকৃত মুমিন হলো সেই যে যার হাত থেকে, যার অত্যাচার থেকে মানুষের খুন এবং মানুষের মাল নিরাপদে থাকে। মুমিন হয়েছ অথচ পরের মাল ভক্ষণ করছো, মুমিন হয়েছ অথচ মানুষ খুন করছো, লোককে খুন করছো, তুমি কোন মুমিন হে? তুমি প্রকৃত মুমিন নও। আর মুহাজির মান হাজারাস সাইয়াত, আর মুহাজির প্রকৃত মুহাজির হচ্ছে সেই যে পাপ বর্জন করে। স্বদেশ ত্যাগকারী কাকে বলে? আল্লাহর ওয়াস্তে স্বদেশ ত্যাগকারীকে মুহাজির বলা হয়। আল্লাহর জন্য, দিনের জন্য স্বদেশ ত্যাগকারীকে মুহাজির বলা হয়। মুহাজির প্রকৃত ত্যাগকারী সেই নয় যে স্বদেশ ত্যাগ করে, বরং প্রকৃত ত্যাগকারী সেই যে আল্লাহ যেগুলো হারাম করেছেন, অবৈধ করেছেন, সেগুলোকে ত্যাগ করে। আর মুজাহিদ, প্রকৃত মুজাহিদকে মান জাহাদা নাফসাহু লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে জিহাদ করে, যে আল্লাহর ওয়াস্তে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে, কুখেয়ালের বিরুদ্ধে, নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ। প্রকৃত মুজাহিদ সেই নয় যে তলোয়ার নিয়ে শত্রু ধ্বংস করে কিংবা বোম ফাটিয়ে শত্রু ধ্বংস করে, তারা মুজাহিদ ঠিকই, যারা যেখানে জিহাদের ময়দান আছে জিহাদ করছে তারা মুজাহিদ, কিন্তু প্রকৃত মুজাহিদ হলো সেই, সব থেকে শ্রেষ্ঠ মুজাহিদ হলো সেই যে নিজের মনের বিরুদ্ধে কি করে জিহাদ করে। যেহেতু মনের বিরুদ্ধে জিহাদ করা বড় কঠিন তাই না, আপনারা জানেন ইন্না নাফসালা আম্মারাতুন বিসসু, মন হচ্ছে সবসময় মন্দপ্রবণ, মন মন্দপ্রবণ, মন হচ্ছে তিন প্রকার, নাফসে নাফসে মুতমাইন্না ভালো মন, সবসময় কোন সময় খারাপের দিকে যায় না, আর নাফসে আম্মারা, নাফসে আম্মারা বিসসু সব সময় খারাপের দিকে যায়, খারাপের দিকে ধায়, ভালোর দিকে মন ধায় না, ভালো কথা বলতে গেলে মিয়া নানা কথা শুনিয়ে সে খারাপের দিকে যায়। আর মাঝখানে আরেকটা মন আছে যেটা কখনো ভালোতে থাকে কখনো মন্দতে থাকে, জলসাতেও বসে আর গান বাজনাতেও বসে, জলসার মহফিলেও যায় আর সিনেমা হলেও যায়, এইভাবে এখানে যায় ওখানে যায়, এটা হচ্ছে নাফসে লাওয়ামা। এই নাফসে লাওয়ামা নাফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা চারটিখানি কথা না। মন অনেক সময়ে এমন হয় যে কাউকে কিছু বলতে যাবেন আপনি এটা কেন করছেন, যে হুজুর দিল হাই কে মানতা নেই, কি বলে দিল হাই কে মানতা নেই, মন তো মন মানে না কি করব, কেউ বলে সময় পাস করছি টাইম পাস করছি, এই যে মনের বিরুদ্ধে জিহাদ করা বড় কঠিন, আপনারা নিজেরাই দেখেছেন নামাজ পড়তে দাঁড়িয়ে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, শয়তান তো বটে আর নিজের মনের বিরুদ্ধে না, নিজের মনের বিরুদ্ধে মনে রকম মনে মনের মানুষ পটে কত রকম জিনিস ভেসে ওঠে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। মনে সবসময় চায় খারাপ দিকে যাব, মনে চায় চুরি করতে জিহাদ করতে হবে, মনে চায় ব্যভিচার করতে জিহাদ করতে হবে, মনে চায় নোংরা কোন জায়গায় যেতে জিহাদ করতে হবে, মনে চায় গান শুনতে জিহাদ করতে হবে মনের বিরুদ্ধে, নারে মন যাওয়া হবে না যেহেতু আল্লাহ এগুলো হারাম করেছেন। সুতরাং প্রকৃত মুজাহিদ হলো সেই যে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে। অন্য এক হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইউল মুসলিমিনা আফদাল, আমি বললাম হে আল্লাহর রাসূল সব থেকে শ্রেষ্ঠ মুসলিম কে, সব থেকে শ্রেষ্ঠ মুসলিম কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহ, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে, তার মানে যদি অন্য মুসলমানরা আপনার হাত থেকে আপনার জিভ থেকে নিরাপদে থাকে, আপনি জিভ দ্বারা কষ্ট কাউকে না দেন, আপনার হাত দ্বারা কাউকে কষ্ট না দেন, তাহলে আপনি হলেন মুসলমানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কালবহ, কোন বান্দার ঈমান সঠিক হয় না যতক্ষণ না তার হৃদয় সঠিক হয়েছে, কারণ ঈমানের জায়গা কোথা, হৃদয়। তো বাসাটা ভালো না হলে ঠিক না হলে আপনার যে সেখানে যেটা থাকবে সেটা কি করে ভালো হয়, যেমন বলা হয় চাষিরা যখন চাষ করে তখন জমিটাকে ভালো করে কি করে, আগাছা মুক্ত করে তাই না, না আগাছার ওপরেই ধান লাগায় আগাছার ওপরেই ফসল লাগায়, হবে না, আগে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য আল্লাহ আল্লাহ তালা বলছেন, কাদাফলাহা মান জাক্কাহা, মন আল্লাহ তালা সৃষ্টি করেছেন, এই মনের সৃষ্টিকারী আল্লাহ তালা মানুষকে মন দিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি সফল হবে যে এই মনকে তাজকিয়া করবে, পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে, নির্মল করবে মনকে, সেই হবে সফল মানুষ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে নিজের মনকে মলিন করবে সে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তালা অন্য এক আয়াতে বলছেন যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি পবিত্রি থেকে কুপবৃত্তি থেকে নিজের মনকে বাঁচাবে বিরত রাখবে, ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায় হবে, জান্নাতে। আর যে ব্যক্তি খেয়াল খুশির অনুসরণ করবে, মনে মনে যা চাইলো তাই করলো, মনে যা এলো তাই খেলো, মনে যা এলো তাই বললো, মনে যা এলো তাই শুনলো, মনে যা এলো তাই দেখলো, তাহলে পরে তার ঠিকানা কোথায়, ফাইনাল জাহিমাহিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন এখানে বলা হচ্ছে কি, যে যতক্ষণ না মানুষের হৃদয় ঠিক হয়েছে ততক্ষণ তার ঈমান ঠিক হবে না, ওয়ালা ইস্তাকিমু কালবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহ, আর তার হৃদয়ও ঠিক হবে না যতক্ষণ না তার জিভ ঠিক হয়েছে, জবান, এই জবান, যতক্ষণ না জিভ ঠিক হয়েছে, জিভ ঠিক করতে পেরেছে তার ঈমান ঠিক হবে না। তার মানে জিভের সাথে ঈমানের সম্পর্ক আছে, এমন কথা আপনি বলবেন এক সেকেন্ডের মধ্যে ঈমান কি হয়ে যাবে, একদম পাখি ওড়ার মতো চলে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে এক সেকেন্ডের মধ্যে, আপনি জিভে একটা কথা বলুন আপনার ঈমান উড়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইয়াদখুলু রাজুলুল জান্নাহ, ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়ামানু জারুহু বাওয়ায়কা, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে বাঁচতে পারে না, অনিষ্ট থেকে নিরাপদে থাকে না, প্রতিবেশীর ব্যাপারে আছে এ কথা আছে। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাদিসনি বি আমরিন আতাসিমু বিহি, আমাকে এমন একটা কথা বলুন যেটা আমি আঁকড়ে ধরে থাকবো, বরাবর আমি সেটা করতে থাকবো। কালা কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রবকে আল্লাহ, ঈমান আনো, সুম্মা ইসতাকিম, তারপর তাতে তুমি প্রতিষ্ঠিত থাকো, অবিচল থাকো, অটল থাকো, খবরদার আল্লাহর প্রতি ঈমান থেকে যেন দূরে সরে না যাও। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাই, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে সব থেকে কোন জিনিসটা বেশি ভয় করেন, কোন জিনিসটাকে বেশি ভয় করেন? ফা আখাযা বিলিসানিহি বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা, নিজের জিভকে ধারণ করে বললেন এইটা, এই জিভকে ধরে আল্লাহ রাসূল নিজের জিভ ধরলেন দিয়ে বললেন এইটা। তার মানে কি, যে আমার দেহের মধ্যে কোন অঙ্গটাকে বেশি ভয় করেন? দেহের মধ্যে বহু অঙ্গ আছে, যে অঙ্গ দিয়ে বড় বড় পাপ হয় তাই না, আপনার লজ্জাস্থান দিয়ে, গোপনাঙ্গ দিয়ে ব্যভিচার হয়, আপনার পা দিয়েও বহু কিছু হয়, হাত দিয়েও বহু কিছু হয় তাই না, চুরি করা হয়, খুন করা হয়, বহু কিছু হয়, কিন্তু না, ছোট্ট একটা অঙ্গ, সেই অঙ্গ দিয়ে এমন কিছু হয় যা ওগুলো দিয়ে হয় না, সেটা কি? তোমার জীব, এই জীবটাকে তুমি সংযত রাখো, জীবটাকে সংযত রাখো, তাহলে তুমি বাঁচতে পারবে। সুতরাং এটাই আমার ভয় হয় যে জীব তুমি চালালে পরে তোমার কি হবে, ভালো মানুষ খারাপ হয়ে যাবে, খারাপ মানুষ ভালো হতে পারে জীবের দ্বারাতে, কিন্তু ভালো মানুষ খারাপ হয়ে যাবে, মুমেন মানুষ কাফের হয়ে যাবে জীবের দ্বারায়, সুতরাং এটাই আমার বেশি ভয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লিহিয়াইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখাল আল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুই ঠোঁটের মাঝে, দুই থুতনির মাঝে বা দুই ঠোঁটের মাঝে যে অঙ্গটা আছে তার মন্দ থেকে বাঁচান, এবং দুই পায়ের মাঝে যে অঙ্গ আছে সেই অঙ্গের অনিষ্টকারিতা থেকে তাকে বাঁচান, সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে জীব এবং গোপনাঙ্গ, জীব এবং লজ্জাস্থান, শরমগা, এই যে এই দুইয়ের অনিষ্টকারিতা থেকে যে বাঁচতে পারবে, তার মানে সে ব্যভিচার করবে না, সে খারাপ কথা বলবে না, কুকি কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, বাস সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি, মাই ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাল্লাহুল জান্নাহ। ওই হাদিসি এখানে বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যে ব্যক্তি তার জীব সম্পর্কে আমাকে গ্যারান্টি দেবে এবং নিজের শরমগাহ সম্পর্কে, লজ্জাস্থান সম্পর্কে আমাকে গ্যারান্টি দেবে, কোনো পাপ করবে না, এই দ্বারায় আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি তার জন্য জান্নাতের জামিন হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহি মা ইয়াজুন্নু আন তাবলুগা বিহি মা বালাগাত ইয়াকতুবুল্লাহু বিহা রিদওয়ানাহু ইলা ইয়াউমিল কিয়ামা। মানুষ অনেক সময় কথা বলে, অনেক সময় এমন এমন কথা বলে সে নিজেও কল্পনা করতে পারে না যে আমি কথাটা বলছি, অথচ সেই কথা দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। জানেন আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলতে দিয়েছেন, কথা বলি, কিন্তু মানুষ নিজেই বুঝে না আমি অনেক সময় ভালো কথা বলি, একটা ফুস মন্ত্র একটা সংসারে আগুন ধরাতে পারে, তেমনি একটা কথা একটা সংসারে শান্তি আনতে পারে। তো আপনি যদি মানুষের মাঝে সন্ধি স্থাপন করেন আপনার কথা দিয়ে, কিংবা আপনার দাওয়াতের কাজ করেন, আপনারা তো জানেন আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে আর ভালো কথা কার যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আর আমিলা সালেহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নেক কাজ করে বলে আমি মুসলমান, মুসলমান হয়ে নেক কাজ করে যে দাওয়াতের কাজ করেন, তার থেকে ভালো কথা আর কারো হতে পারে না। সুতরাং ভালো কথা অনেক সময় মানুষ বলে নিজে খেয়ালও করে না, যে কথা দ্বারা একটা মানুষকে সত্যের পথ দেখায়, আলোর পথ দেখায়, সত্যের দিশা দেয়, জান্নাতের পথ দেখায়, এই লোকটা যে এত বড় কাজ করলো নিজেও বুঝতে পারে না, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। ওয়া ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ মা ইয়াজুন্নু আন তাবলুগা বিহি মা বালাগাত ইয়াকতুবুল্লাহু বিহা সাখাতাহু ইলা ইয়াউমিল কিয়ামা। অনেক সময় মানুষ এমন কথা বলে যে কথা সে খেয়াল করে না, কল্পনা করে না, বুঝতেও পারে না যে সে কি কথা বলছে। অথচ সেই কথা দ্বারাতে, সেই কথার মাধ্যমে, সেই কথার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার অসন্তুষ্টি লিখে রাখেন, ক্রোধ রাগ লিখে থাকেন। মানুষ অনেক কথা বলে কিন্তু খেয়াল করে না যে কি বলছে, বুঝতেই পারে না সে কি বলছে। এই জন্য কথা মেপে বলা দরকার, কথা মেপে বলা দরকার, কোথায় কথা বলছেন, কিভাবে বলছেন, আপনার কথাটাকে ঠিক আন্দাজ করে যে কথাটা বলা ঠিক হবে না ভুল হবে। এমন জায়গায় এমন কথা বলবেন না যেখানে কথা বললে পরে কি হয়ে যাবে, কোন মানুষের ক্ষতি হবে অথবা আমার দিনের ক্ষতি হবে। দিনের ক্ষতি হলে বুঝতেই পারছেন শয়তান আপনার সহযোগিতা করবে, খারাপ কথা বলার জন্য কে সহযোগিতা করবে, শয়তান চাইবে আপনি খারাপ কথা বলুন, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। মন আপনার চাইছে খারাপ কথা বলতে, কিন্তু আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে যাতে খারাপ কথা না হয়ে যায় এবং তার ফলে কিয়ামত পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি লেখা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াহউই বিহা ফিন নারি আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মানুষ অনেক সময় এমন কথা বলে যে কথার ব্যাপারে সে নিশ্চয়তা মানে জানে না, সে জানে না যে কি কথা বলছে, সে নিশ্চিত নয়। এমন কথা বলে যে সেই কথা বলার ফলে জাহান্নামে যায়। কত দূরে যায় জানেন জাহান্নামের গভীরতায়? যতটা পূর্ব এবং পশ্চিম দূরত্ব, এত দূরে চলে যায়। মানে এই কথা সামান্য কথা বলার জন্য সে এত দূরে চলে যায়। তারপর অন্য এক হাদিসে আছে, ইন্না রাজুল্লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহি বাসান ইয়াহুয়া ও ইয়াহুই বিহা সাবঈনা খারিফান। মানুষ অনেক সময় কথা বলে এমন কথা বলে যেটাকে খারাপ কথা মনে করে, সে বলে কি মাফি মুশকিল, এ কথাতে অসুবিধা কি আছে, এ কথা সমস্যা কি আছে, কিন্তু সেই কথার ফলে সে জাহান্নামে 70 বছর পড়তে থাকে। 70 বছর সামান্য কথা, সেই কথার জন্য 70 বছর জাহান্নামে সে পড়তে থাকে, পড়তেই থাকে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মান্নাজাত বাঁচার উপায় কি, পরিত্রাণের উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিভকে কন্ট্রোল করো। পরিত্রাণ চাইছো, পরিত্রাণ শোনো, পরিত্রাণ পেতে হলে তুমি তোমার জিভকে কন্ট্রোল করো। ওয়ালিয়াসাকা বাইতুক, আর তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তার মানে কি, ঘরে বাস করো, ঘরে অবস্থান করো, তার মানে কি বাইরে যেও না। কোন সময়ে? ফিতনার সময়ে। ফিতনার সময়ে খবরদার বাইরে যেও না, কারণ বাইরে গেলে তোমার ক্ষতি হবে, বাইরের পরিবেশে মিশলে তুমি খারাপ হয়ে যাবে, সুতরাং তুমি ঘরে বাস করো। এই জন্য ফিতনার সময়ে, বিশেষ করে ফিতনার জামানায়, ফিতনার যুগে সেই লোক বেশি ভালো যে নিজের ঘরে অবস্থান করে। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি যে পাপ করেছো সেই পাপের জন্য রোদন করতে থাকো, কান্না করো, আল্লাহর কাছে তওবা করো আর কান্না করো, তাহলেই তুমি পরিত্রাণ পাবে। পরিত্রাণের উপায় হলো এইটা। আবু সাঈদ খুদী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইদা আসবাহা ইবনু আদম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইনাল আদা কুল্লাহা তুকাফিরুল লিসান। হ্যাঁ, যখন মানুষ সকাল হয় তখন সমস্ত অঙ্গগুলো, দেহের সমস্ত অঙ্গগুলো এই জীবকে মানে কাফের বলতে থাকে, তার মানে ভুল বলতে থাকে, তাকে দোষ দিয়ে থাকে। ফাতাকুলু ইত্তাকিল্লাহ, বলে তুমি আল্লাহকে ভয় করো। কারা বলে? দেহের অঙ্গগুলো কাকে বলে? জীবকে। ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমাদের সবারই পক্ষ থেকে প্রবক্তা তুমি। মনের মন থেকে মুখে বলা হয়, হাতে কিছু হলে মুখে বলা হয়, পায়ে কিছু হলে মুখে বলা হয়, সমস্ত দেহ থেকে কে বলে? জীব, জীব। অতএব আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, তোমার জন্যই আমরা বেঁচে আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি সোজা থাকলে আমরা সোজা আছি। ওয়াইন ওয়াজাজতা ওয়াজাজনা, আর তুমি বেঁকে গেলে আমরাও বেঁকা। টেরা কথা বললে ক্ষতিটা কার হবে? সবারই হবে, তাই না? জিভে যখন টেরা কথা বলবে ক্ষতিটা সবারই হবে। এমন এক কথা যদি বলা হয় যে কথার ফলে দুনিয়াতেই দেখেন শাস্তি, দুনিয়াতেই আপনি যদি কোনো প্রভাবশালী মানুষের সামনে, কোনো সন্ত্রাসীর সামনে, কোনো কাফেরের সামনে, কোনো রাজার সামনে আপনি তাকে গালাগালি করেন, তো আপনাকে রেখে দেবে, আপনার জীবের জন্য আপনাকে ধ্বংস করে দেবে, আপনার জীবের জন্য আপনাকে শেষ করে দেবে, শুধু কথা বলার জন্য। একটা গল্প বলবো, একটা গল্প হচ্ছে এই যে বাপ বেটা রাস্তায় যাচ্ছিল, হঠাৎ করে এক মস্তানের সঙ্গে দেখা, মেরে দিল এক ঘুষি, বাপকে এক ঘুষি মেরে দিল, বেটা যখন দেখলো বুড়ো বাপকে মা ঘুষি মারলো, হ্যাঁ, আর বেটা বেশ মোটা তাজা আছে, তো বলছে তুই আমার বাপকে মারলি, আর একবার মার দিকে দেখি, আবার একবার মেরে দিয়েছে। তখন বলছে আবার মারলি, আর একবার মার দিকে দেখি, আবার মেরেছে। তখন ও বলছে আবার মারলি, আর একবার মার দিকে দেখ। বাপ বেটা বল, বাপ বলছে এবে বেটা থাম, বেটা তুই থাম থাম থাম থাম, তুই যদি না বলিস তাহলে আমাকে আর মার খেতে হয় না, আর একবার মার দেখি তাহলে দেখে দেব। কিছু তো করতে পারছিস না, তিন তিনবার মার খেলাম, তো জীব যদি চুপ থাকে তাহলে মার খাওয়া থেকে আমি বেঁচে থাকি, ঠিক না? তো অনেক সময় জীবটা আপনার শাস্তি বাড়িয়ে দেয়, জীব শাস্তি বাড়িয়ে দেয়। আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধরুন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি স্বামী, আপনি হ্যাঁ ভালো চাচ্ছেন, ভালো সংসার চালাতে চাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার অবাধ্য। স্ত্রী যখন আপনার অবাধ্য হয়, অবাধ্য যদি হয়, কোনো ভুল যদি করে ফেলে, সে যদি চুপ থাকে তাহলে সে বেঁচে যায়, কিন্তু ভুল করার পরে যদি সে মুখ চালায় তাহলে কি হয়? মুখের চাটি খায় না? খায় না মুখে, কারণ সে স্বামী, সে স্বামীর বিরুদ্ধে সে বলছে, মুখ চালাচ্ছে, স্বামীর বিরুদ্ধে সে কথা বলছে। চুপ যদি থাকে তো সে বেঁচে যায়, কিন্তু চুপ যদি না থাকে সে মার খায়। অধিকাংশ সংসারে দেখবেন মেয়েরা মার খায় কিসের জন্য? শুধু হ্যাঁ চাবুলির জন্য, মুখের জন্য। মুখ যদি চুপ থাকে তাহলে সে মারটা খায় না। এইভাবে যারা বেশি মার খায় তারা মুখের জন্য মার খায়, মুখের জন্য মুখ চালায় বলেই মার খায়। আর বহু জায়গাতে আছে যেখানে দেখবেন মুখ চালাচ্ছে বলে ও কথা বলছে, কথা ভালো না, ও কথা ঠিক না, ও কথা এমন কেন বলবে, টেরা কথা বলছে, এই জন্য যাবে। তারা মুখের বদলে, মুখে বলো তা না, মুখের বদলে কি করে, হাত দিয়ে মারে। মোট কথা বলে কি, যে তোমার জন্য আমরা বেঁচে আছি, তুমি সোজা হলে আমরা সোজা, তুমি বেঁকে গেলে আমরাও বাঁকা। আসওয়াদ বিন আসলাম আল মুহারিবি তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ আওসেনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন, খাস উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তামলিকু লিসানাক, তুমি কি তোমার জিভের মালিক হয়েছো, তুমি কি তোমার জিভের মালিক হয়েছো? কালা ফামা আমলিকু ইদালাম আমলিকুহু আমলিকহু, যদি আমি তার মালিক না হই তো এর মালিক আবার কে? তার মালিক আমার কাকে মালিক হবে বা আর কিসের মালিক হব? কালাফা আফা তামলিকু ইয়াদাক, তুমি কি তোমার হাতের মালিক হয়েছ? তো সাহাবি বললেন, ফামা আমলিকু ইদালাম আমলিক ইয়াদি, যদি আমি কিসের, আমি কিসের মালিক হব? যদি আমার হাতের মালিক না হই, আমি আমার হাতের মালিক, আমার জীবের মালিক, পায়ের সব, আমার দেহের মালিক আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাকুল বিলিসানিকা ইল্লা মারুফা, তোমার এই জীব দিয়ে ভালো কথা ছাড়া অন্য কিছু বলো না। ওয়ালা তাবসুত ইয়াদাকা ইল্লা ইলা খায়র, আর তোমার এই হাতকে ভালো ছাড়া অন্যের দিকে বাড়াইও না, ভালো জিনিস ছাড়া অন্যের দিকে বাড়াইও না, বৈধ জিনিস ছাড়া অন্যের দিকে তোমার হাতকে বাড়াইও না, খবরদার কোন অবৈধ জিনিসের দিকে তোমার হাত বাড়াবে না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম, এক সকালে আমি তার কাছে গেলাম, আমাকে একটা এমন আমলের কথা বলে দিন যে আমলের ফলে আমি জান্নাত চলে যাব। খুব ভালো, সবাই তো জান্নাত যেতে চাই, সবাই জান্নাত যেতে চায়, জান্নাত যাওয়ার চেষ্টা সবারই আছে, কিন্তু আমল তো করতে হবে। আমলটা কি? এমন একটা আমল বলে দিন যে আমলের ফলে আমি জান্নাত যাব। সেই আমলের ফলে আমি জাহান্নাম থেকে দূরে থাকবো, বেঁচে থাকবো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম, তুমি এক বিশাল প্রশ্ন করেছো, তুমি এক বিশাল ব্যাপারে প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লাইয়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে হ্যাঁ এটা খুবই সহজ, আল্লাহ যার জন্য সহজ করবেন তার জন্য খুব সহজ, মানে যেটা আমি বলবো সেটা খুব বিশাল বিশাল ব্যাপার, সেটা মানা খুব কঠিন, কিন্তু আল্লাহ যার জন্য সহজ করবেন সে তার জন্য সহজ, সে মানতে পারবে। কি? তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে শিরিক করবে না, তাই না? আল্লাহর ইবাদত করবে আর শিরিক করবে না। শিরিক কয় প্রকার? শিরিক হলো দুই প্রকার, না বড় শিরিক করবে না ছোট শিরিক করবে। বড় শিরিক করলে তুমি ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে, আর ছোট শিরিক করলে তুমি যে আমল করছো সেই আমলটাই বরবাদ হয়ে যাবে, তাই না? ছোট শিরিক যেমন লোক দেখানোর জন্য নামাজ পড়া, লোক দেখানোর জন্য দান করা ইত্যাদি ইত্যাদি, বড় শিরিক মানে গায়রুল্লাহকে সিজদা করা, গায়রুল্লাহর নামে নজর মানা, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা ইত্যাদি ইত্যাদি, শিরক করো না, আল্লাহর ইবাদত করো। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া তুতিজ যাকাহ, যাকাত আদায় করো। ওয়া তাসুমু রমাদান, রমজানে রোজা রেখো। ওয়া তাহাজ্জুল বাইতা, আর ক্ষমতা থাকলে কাবা শরীফের হজ করো। ইসলামের রুকুন হয়ে গেল না কটা? ইসলামের পাঁচটা রুকুন বলে দেওয়া হলো। তার আগে তৌহিদ, প্রথমে কি তৌহিদ, প্রথমেই তৌহিদ, লা তুশরিক বিহি শাইয়া, মানে কি তৌহিদ, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, কাউকে শিরিক করো না, এই হলো তৌহিদ। তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। এখানে কালেমার যে আমাদের ইসলামে যে রুকুন, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এখানে বলে দেওয়া হলো। সুম্মা কাল, তারপরে শেষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, তোমাকে কি ভালো, মঙ্গল এবং কল্যাণের পথ বলে দেবো না, কল্যাণের দরজা বলে দেবো না, যে দরজায় প্রবেশ করলে তুমি ভালো পেতে পারো, মঙ্গল পেতে পারো। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল বলে দেন। কালা আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা ঢাল মানে, তার মানে রোজার দ্বারাতে তুমি পাপ থেকে বাঁচতে পারো। এই জন্যেই যে যুবকরা যৌন পীড়নে উতে অতিষ্ঠ হয় তাদের ওষুধ হলো কি, রোজা। তারা পাপ থেকে বাঁচতে চাইলে রোজা রাখুক, নতে পাপ থেকে বাঁচতে পারবে না। এই জন্য বলছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, পাপ থেকে বাঁচতে পারবে, ঢাল রূপ বানিয়ে, ঢাল বানিয়ে, আর জাহান্নামের আগুন থেকেও ঢাল স্বরূপ, রোজা রাখলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আপনারা জানেন যদি কেউ আল্লাহর ওয়াস্তে একটা রোজা রাখে তো জাহান্নাম থেকে সে কত বছরের পথ দূরে সরে যাবে। যদি কেউ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় একটা রোজা রাখে তাহলে সে জাহান্নাম থেকে একশো বছরের পথ দূরে সরে যাবে। এখন জানি না একশো বছরের পথ কি মুটের পথ, মানুষের হাঁটার পথ না আলোক বছর, আল্লাহ জানে। মোট কথা জাহান্নাম তার কাছ থেকে দূরে সরে যাবে যদি একটা রোজা রাখে। তাহলে বুঝতেই পারছেন কেমন রোজা ফজিলত। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া, আর দান করো, সদকা করো, সদকা করলে তোমার গোনাহ মাফ হয়ে যাবে। কামা ইউতফিউল মা উন্নার, যেমন আগুন পানিকে নিভিয়ে দেয় তেমনি সাদাকা পাপকে মিটিয়ে দেয়। ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইলি শিআরুস সালেহিন, আর গভীর রাত্রে আল্লাহর জন্য নামাজ পড়া, কিসের নামাজ, গভীর রাত্রে নামাজ আছে নাকি, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ নফল, গভীর রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, এটা হচ্ছে নেক লোকেদের প্রতীক, ভালো লোকদের প্রতীক। ভালো লোকরা কি করে, গভীর রাত্রে নামাজ পড়ে। সুম্মা তালা কাউলাহু তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজিই يدعون ربهم خوفا وطمعا مما رزقناهم من فقون فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون। এরা যারা রাত্রে বেলাতে নিজের থেকে উঠিয়ে নিজের পাঁজরকে তুলে দেয় বিছানা থেকে, শীতের সময় গরম বিছানা, পাশে হয়তো স্ত্রী আছে, স্ত্রী ছেড়ে তারপর নরম বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে নামাজ পড়ে, আহা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ভয় এবং আশা সহকারে, ভয় এবং আশা সহকারে, ভয় কিসের, ভয় কিসের, জাহান্নামের ভয়, আশা কিসের, জান্নাতের আশা, আশা এবং ভয় দুটোই চায়। দিয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য এমন কিছু জিনিস গোপন রেখেছি যা ফালা তাআলামু নাফসুন, কোন আত্মা, কোন মন সে জিনিসের কল্পনা করতে পারে না, যে সুখ আমি রেখেছি সেই সুখের কল্পনা তারা করতে পারে না। সুতরাং তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে এখনো বলছেন মুয়াজকে, আলা উখবিরুকা বিরাসিল আমর, তোমাকে কি প্রধান কথা বলে দেব না, ওয়া আমুদিহি, খুঁটি, যে কথাগুলো বললাম তার খুঁটি, মেন খুঁটি, ওয়া যারগাতু সানামিহি, পর্বত শিখরের, উচ্চ শিখরের কথা বলে দেব না। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, বললাম হ্যাঁ অবশ্যই বলে দিন ইয়া রাসূলুল্লাহ। কালা রাসুল আমরিল ইসলাম, সব থেকে প্রধান বিষয় হলো ইসলাম, আর আমুদুহু সালাহ, আর ইসলামের খুঁটি হল নামাজ। ইসলামের খুঁটি কি, নামাজ, নামাজ না থাকলে ইসলাম কি হবে, পড়ে যাবে। মাঝখানে একটা খিমা তৈরি করেন, মাঝখানে একটা খুঁটি দেয় না, এটা হচ্ছে খুঁটি, খুঁটি হল নামাজ, খুঁটিটাকে সরিয়ে দেন, খিমা থাকবে, খিমা থাকবে না, পড়ে যাবে। ওয়াজারওয়াতু সানামিহিল জিহাদ, আর সর্বোচ্চ শিখর হল জিহাদ। সুম্মা কালা আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লে, এই যতগুলো বললাম এই সবগুলোর মেন কথা কি তোমাকে বলবো না? কুলতু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন। কালা কুফা আলাইকা হাজা, এইটাকে তোমার মাঝে কন্ট্রোল রাখো, নিয়ন্ত্রণে রাখো, এইটাকে সংযত রাখো। কোনটাকে? জিভটাকে। ওয়া আশারা ইলা লিসানিহি, কুলতু ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথাবার্তা বলি তারও কি হিসাব হবে? দেখছেন, আমরা যে কথাবার্তা বলি তারও কি হিসাব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হাই হাই এটা তুমি বোঝো না। ওয়া হাল ইয়াকাব্বা আও ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে তার মুখ ছেচড়ে জাহান্নামে ফেলা হবে, অধিকাংশ মানুষকে তার মুখ ছেচড়ে জাহান্নামে ফেলা হবে, কিসের কারণে? তার এই জিভের কারণে, জিভে যা পাপের কারণে, যে জিভের মাধ্যমে যে পাপগুলো করে সেই পাপ করার ফলে অধিকাংশ মানুষ কিসে যাবে? জাহান্নামে যাবে। এক ব্যক্তি এসে বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি আমালান ইউদখিলনি জান্নাহ, এই ব্যক্তিও বলল, আল্লাহ রাসূল আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমি জান্নাত যাব। কালা আতইমি তাআম, খোদার থেকে অন্ন দাও, যে খেতে পায় না তাকে খাবার দাও। ওয়া আফসিস সালাম, আর সালাম প্রচার করো। সালাম প্রচার করো মানে কি? সালাম প্রচার কি বেশি করে করতে হবে? না না, যেখানে সালাম দেওয়া দরকার সেখানে সালাম দাও। আমাদের দেশে সালামের প্রচার আছে যতটা এখানে আছে আমাদের দেশে নেই। কার পরিচিত লোক ছাড়া সালাম দেওয়া হয় না, তাও আবার হলে পরে সবসময় দেওয়া হয় না, কাউকে সালাম দিলে ভালো করে সালামের জবাব দেয় না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আফসিস সালাম, সালাম প্রচার করো। ওয়া আতিবিল কালাম, আর কথা কথা ঠিক করো, কথা ঠিক বলো। কথা ঠিক বলো মানে ভালো কথা বলো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা, কথা বললে সঠিক কথা বলো, খারাপ কথা বলো না, বাজে কথা বলো না, নোংরা কথা বলো না। আতিবিল কালাম, সালাম প্রচার করো, কালাম ঠিক করো। আতিবিল কালাম, কালামকে ভালো করো, কথা ভালো বলো। ওয়াসাল্লি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে, লোকেরা যখন ঘুমিয়ে থাকে, তখন তুমি উঠে নামাজ পড়ো। শিখছেন নামাজ? এটা তাহাজ্জুদের নামাজ। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সালামের সাথে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে, নির্বিঘ্নতার সাথে জান্নাতে প্রবেশ করো। কটা কথা বলা হলো? ফরজের কথা বলা হয়নি এখানে। ফরজ তো যেগুলো বলা হয়েছে আগে বলা হয়েছে। এখানে কি বলছে? যে তুমি খোদার থেকে অন্ন দাও, সালাম প্রচার করো, কথা ভালো বলো, আর তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে জান্নাতে নির্বিঘ্নে প্রবেশ করে যাবে। মানে শর্ত সেটা কি? তৌহিদ, তৌহিদ তো থাকতেই হবে, ফরজ তো পালন করতেই হবে। একজন এক ব্যক্তি, এক আরবি, আরবি মানে বাদু, বাদু বেদুইন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি আমালান ইউদখিলনিল জান্নাহ, সবাই জান্নাত যাওয়ার জন্য পেরেশান, আমাকে একটা আমল, এমন আমল বলে দেন আমি জান্নাত যাব, আমি জান্নাত যেতে চাই, এমন একটা আমল বলে দেন যে যার জন্য আমি জান্নাত যাব। ফাকালা লাইন কুনতা আকসারতাল খুতবাতা লাকাদ আরাজতাল মাসালা, তুমি সামান্য কথা বললে, কিন্তু তুমি যে ব্যাপারটা বললে সেটা বিশাল। হ্যাঁ, জান্নাতে যাওয়ার কথা কি সাংঘাতিক কথা? এটা যেহেতু চারটিখানি কথা না, ছোট কথা না, বিশাল কথা বললে তুমি। আতিকিন্নাসমা, কি করো? তুমি গোলাম আজাদ করো। ক্রীতদাসের যুগ ছিল, আপনারা জানেন ক্রীতদাস, তখন মানুষ বেচাকেনা হতো, যেমন গরু ছাগল বেচাকেনা হয় তেমনি মানুষ কিনে নিয়ে এসে আপনি ঘরে রাখতে পারতেন। যদি সে পুরুষ হতো তাহলে তাকে আপনি নিজের কাজে খাটাতেন, আর যদি মহিলা হতো তাহলে তাকে আপনি স্ত্রীর মতো ব্যবহার করতে পারতেন, বিনা বিবাহে, বিনা সবকিছুতে, বুঝতে পারলেন তো? তখন হতো মানুষ কেনা বেচা হতো। তো মানুষ, যে মানুষ ক্রীতদাস, সেই ক্রীতদাস মানুষকে তুমি কি করো? মুক্ত করো। ইসলাম চায় না যে ক্রীতদাসের যুগ থাক, এটা বাধ্য হয়ে ক্রীতদাস প্রথা চলে আসে, কিন্তু ইসলাম চায় না যে ক্রীতদাস প্রথা থেকে যাক। এই জন্য বলছেন, বলছেন কি, যে জান্নাত যাওয়ার একটা আমল হলো কি, তুমি ক্রীতদাস স্বাধীন করো। তারপর ওয়াফাক্কু রাকাবা, কিংবা কাছাকাছি এমন ক্রীতদাস যে অন্যের দাস, সে চাইছে নিজেকে স্বাধীন করতে কিন্তু পারছে না, তো কিছু দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে তার মনিব থেকে, তার প্রভু থেকে কি করে নাও? মুক্ত করে নাও, মুক্ত করে দাও। এটা হচ্ছে জান্নাতের পথ। তারপরে বলছেন ওয়াল মিনহা, ওয়াল মিনহাতুল ওয়াকুফ, ওয়াকুফ এমন মিনহা, এমন উট কোন গরিব মানুষকে দান করো যে উট দুধ দেয়, সকাল সন্ধ্যায় দুধ দেয়। বুঝতে পারছেন সে যুগের খাবার কি? খেজুর আর হ্যাঁ উটের দুধ, উটের দুধ খুব ভালো খাদ্য। সুতরাং এমন গরিব মানুষকে দাও, এমন উট দাও যে উট সকাল সন্ধ্যায় কি দেয়? দুধ দেয়। এমন উটনি দান করো, এটাও জান্নাতে যাওয়ার পথ। ওয়াল ফাই ওয়া আলা যির রাহিমি যালিম, জালেম আত্মীয়কে সহযোগিতা করো, জালেম আত্মীয়র সাহায্য সহযোগিতা করো। এমনও জালেম আছে যে তোমার প্রতি জুলুম করছে, এমন আত্মীয় আছে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কিন্তু সে গরিব, এমন অহংকারী গরিব আছে না? নেই, অনেক আছে স্বার্থপর, যে সময়ে আপনার কাছে আসে কিছু পাবে বলে আসে, যখন পাবার আশা থাকে না ছেড়ে দেয়। আপনি যদি সাহায্যকারী হতে পারেন, তাকে দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু সে আপনার প্রতি অন্যায় করেছে, তাহলে আপনি যদি পারেন তাকে সাহায্য করুন। সে আপনাকে না চাইলেও তাকে আপনি চান, এটা খুব বড় কঠিন কাজ, খুব বড় কঠিন কাজ, তাই না? ইসলামে আছে যে তোমার প্রতি যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, তোমার যে খেয়ানত করেছে তার খেয়ানত করো না। এটা সে ওই রকম যে তোমার গালে চর মেরেছে, গালের চরের বদলে তুমি চর মেরো না। সে জুলুম করছে করুক, কিন্তু তুমি তার প্রতি জুলুম করবে না। সে অন্যায় করছে করুক, কিন্তু তুমি অন্যায় করবে না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি রে কুকুরে কামড় মানুষের শোভা পায়? কুকুর পায়ে কামড় দিয়েছে কিন্তু মানুষের শোভা পায় না যে সে ঘুরে গিয়ে কুকুরের পায়ে কামড় দেবে। কিন্তু অনেকে বলে হুজুর কামড় নাই বা দিলাম, লাঠি তো আছে। ঠিকই, যদি আপনার শাস্তি দেওয়া দরকার হয় যেমন দেওয়া দরকার সেরকম আপনি করবেন, কিন্তু কুকুরের মতো কাজ আপনি করবেন না। যদি পারেন এমন জালেম যে আপনার প্রতি অন্যায় করে, আপনার গীবত করে বেড়ায়, আপনার চুগলি করে বেড়ায়, আপনার ক্ষতি করে বেড়ায়, তবুও আপনি তাকে দেখুন, সে বোঝে না আপনি তো বুঝছেন। তুমি যদি অধম হও তো আমি উত্তম হব না কেন? যদি আপনি পারেন, কিন্তু মানুষের মন অনেক সময় পারে না। অনেক আত্মীয় এমন কাজ করে যে তার সঙ্গে সম্পর্ক রাখতেই ইচ্ছা হয় না, বরং এমনও কাজ আছে যে কাজ করলে তার সঙ্গে সম্পর্কই রাখা যাবে না, তাই না? এমন আত্মীয় আছে বেনামাজি, অথচ সে আসে আপনার কাছে হাত পাতে, ভাই সৌদি আরবে আছিস আমাকে সাহায্য কর, তাকে নামাজ পড়তে বললে হ্যাঁ পড়বো পড়বো, পড়ে না। এবার বলুন তো, এমন লোককে আপনি দেন, দিয়ে বলেন ভাই দেখ আমার কাছে এইটা আছে এটা নে, বেনামাজিকে জাকাত দেবেন না, আপনার পকেট থেকে দিয়ে বলবেন এটা নে, তুই যদি নামাজ টামাজ পড়িস তাহলে আরো বেশি দেব, বলে তাকে নামাজি নামাজি বানাবার চেষ্টা করুন। নচেত বেনামাজিকে জাকাত দিলে জাকাত কবুল হবে না। অনেক আত্মীয় আছে যে আপনার কাছে নেবে কিন্তু সে সোজা পথে চলবে না, আপনার নেবে আপনার খাবে অথচ আপনার বিরুদ্ধে গাইবে। এমন আত্মীয়কে যদি আপনি বোঝেন যে হ্যাঁ এমন আত্মীয় কাফের নয়, মুশরিক নয়, কিংবা এমন কোন খারাপ এত নোংরা কাজ করে না যে নোংরার কারণে আপনার ক্ষতি হতে পারে, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখেন সমাজে আপনার কি হবে? আপনার বদনাম হবে, আপনার দুর্নাম হবে, বলবে দেখো তলায় তলায় হ্যাঁ ঠিক মিল আছে, ওই বাড়ির সঙ্গে মিল আছে, আত্মীয় ওর বাড়িতে এই হয় অথচ এর সঙ্গে মিল আছে, তার মানে তলায় তলায় এও রাজি আছে। বলবে না? বলবে না, মৌন সমর্থনের ব্যাপারটা আসবে, তখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, যখন যেমন করা দরকার সেরকম করো। কিন্তু জালেম যদি হয় যে জুলুম সে করছে আপনার প্রতি, আপনার আপনার উপকার করতে চায় না, অপকার করতে চায়, ক্ষতি করতে চায়, পরন্তু যদি তাকে আপনি সাহায্য করেন তো এটা হল জান্নাতের কাজ। ফাইল্লাম তুতিক জালিক, তুমি যদি এটা করতে না পারো তাহলে খোদার থেকে অন্ন দান করো, ওয়াসকিজামান পিপাসার্থকে পানি পান করাও, ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজে মানুষকে বাধা দাও। ফাইল্লাম তুতিক জালিক, যদি এগুলোও করতে না পারো, যদি এগুলোও করতে না পারো, ফাকুফা লিসানাক ইল্লা মিন খায়র, ভালো কথা ছাড়া মন্দ কথার ব্যাপারে জিহ্বাকে সংযত রাখো, নিয়ন্ত্রিত রাখো। কিছুই করতে পারবো না, ঠিক আছে, জিভটাকে কমসে কম কন্ট্রোলে রাখো যাতে ভালো কথা ছাড়া অন্য কথা না বলো। এই জন্য জিভের যে মানে গুরুত্ব, জিভটা যে এত বড় গুরুত্ব এবং জিভের দ্বারাতে কোন কথা বলার গুরুত্ব আছে সেই সম্পর্কে আজকে শুধু কোরআন হাদিস থেকে আপনাদেরকে বললাম। আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করব এক একটা মানে জীবের দ্বারাতে কি কি পাপ হয় সেগুলো একটা একটা করে আপনাদের সামনে বলবো, যাতে করে আপনাদের উপকার হয়, আমার উপকার হয় এবং সারা বিশ্বের মুসলমান যারা আমাদেরকে দেখবে শুনবে তাদের উপকার হয় ইনশাআল্লাহ। মোট কথা, জীব হচ্ছে ছোট একটা অঙ্গ কিন্তু তার বিশাল ব্যাপার হচ্ছে খুব বিশাল, এর দ্বারাতে বড় বড় পাপ হয়, সেই পাপের কথা পরে আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন যা বলি যা শুনি তার উপরে আমল করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো তুমি আমাদেরকে ভালো বলার তৌফিক দাও, ভালো শোনার তৌফিক দাও, ভালো আমল করার তৌফিক দাও, এমন কথা বলার তৌফিক দাও যে কথা বললে আমরা জান্নাত যেতে পারবো, এমন কথা শোনার তৌফিক দাও যে কথা শুনলে আমরা জান্নাত যেতে পারবো। আল্লাহ আমরা জান্নাতের লোভী, জান্নাতের আকাঙ্ক্ষী, জান্নাতের আশাধারী এবং তোমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। তোমার রহমতকে আমাদের জন্য অনিবার্য করে দাও এ আল্লাহ, তোমার রহমতকে আমাদের জন্য বিতরণ করে দাও। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।